তাকিটে তাকিটে তাকে তাকে ধিমি তাকে জুনু জম জম জম জম জম তাকিটে তাকিটে তাকে তাকে ধিমি তাকে জুনু জম জম জম জম জম।